এই আগে মোজারাতের মধ্যে যে কোনো একজন বুঝিনি রমপল্লাটা অথবা কে ভাই আমের যে কোনো একজন মারা যা আগে মোজারা বাতিল হয়ে যাব গ্যাস খেতে এজারা খেতে এজারার মধ্যে জমিন কেড়ে বাড়ি কেড়ায় দিতে কেড়ায় দেওয়ার মধ্যে যদি আগে এজারার মধ্যে মোস্তাজির মোস্তাজারের মধ্যে যে কোনো একজনে মারা যা তাহলে কী হইব আগে এজারা বাতিল হয়ে যায় তত মোজারাতকে বাতিল হয়ে যাবে জমিন কো দিয়া তিন সাল কি খেতি কাটা নি গিয়া তাকে কর্তন করা হয় নাই কে মারা গেছে ভাই জমিন ভাই মারা গেছে যে সত্যর করতে এই সত্যর কি হবে পাঠন করে তন্তাতে যে মুদারা তো সিংরা বাকিয়া বাকি দু সাল কে লিয়ে কে আয় মুদারা তো যে কিয়া তা বইতে বাতিল হতে কেন আগে উসুল হয়ে যেতে আবার আকে রেন যদি মারা যায় তার যে মুদারা কি দেবো বাতিল হয়ে যাবে আর তিন বছরের জন্য করছে এক বছর চলবে দুই বছর জন্য ব্যাপার পাঁচ হেফাজত কে জায়গা উন দু সাল কেন্দ্র ক্যাশটা কিন্তু ক্যাশ অনুযায়ী বিক্রি ভাই যাই না তাহলে বাকি দুই বছর কার মাপে করবে ক্যাশের মন বা মা তার বলার যে কাবলার দ্বারা বা যা মা তিনি কারাবল আর দাবা কাবল আর হাত তিন টাকার তেল মুজার এত রবুলাদের তিনি বিন্যাসে চলে যায় খেতি কাটতে করে আর তো ফসল করার পূর্বে যে কী হচ্ছে ভাই এবং বাদা মা কারা আমি জমিন কল হাল দুপুরিয়া আমার নদী খোদা ড্রেন করছে ভাই হাল চাষ করছে ফসল করে নাই ধান এগুলো উপর করে নাই অবস্থা কি মারা গেছে তো আজকে মোটামুটি মাপ্ত হয়ে যায়গা তাহলে আজকে মুদার কি দেবা বন্ধ হয়ে যাবে জন্য লাইসার বি একতাল মাল একতাল মাল কারণ কেউ কেউ স্থান নিয়ে বাতিল করে না মাল তো মুদারে ফসল করছে না ফসল করলে হইলে তার হক বাতিল হইলে মুদারে আমি কোনো কিছু আমি লাইজে আসলে আর মোকাবেলাতে মা আমি ই মেলে গাছ আমি চালিয়ে আমল কেয়ার মা মিলাকে মোকাবেলা আমি যে সে কর্ম করছে কর্মের বিনিময়ে কে পাবে না আমি কোনো কিছু পাবে না কামান বই তার দলিল আমি সামনে বয়ে করব একটু কেনতে দার কথা যেসে আম ব্যয় করি উসকো আগার আল্লাহ তালা খান বই যা ভাষা কাতে মুদার বিদেয়নি হা বিহীন লাহিকা সাহেবের হর্দে আগে ایک بھاری دین کی وجہ سے. جی تھا کہو کسی نے زمین والا بھائی مطالبہ کرنا اس کے ہاؤ جتنی کی آواز میں اور کینور کتنی کی آواز میں کسی چیز سے انہوں نے پوچھے انہوں کھا لینا لینا منافع نما یہ منافع کی مددار ہوتا ہے ادھی کے ذریعے منافع کا مولیوان ہے جب معلوم ہو گیا خارج لام یا جی سے نہیں ہوا جو ہوگا کوئی چیز ہم تو بس پائے انہوں نے کیوں دینا ہوا جو ہو گیا لہذا رب العرض کہتے ہیں آمین کے کنی کو دیتا ہوئے ہیں لام نہ متظر ہو لام یا استظر لام اور سلام کو دیا جنی تبایل ارض زمین دھان اٹھے میں مردارے کے حق کا ابطال ہونا ہے. ارے بیٹھا تھا کار حق باطل ہے وہ تاخیر اخوان نے ابطال اگان بنا بنا دینا فصل اٹھتے تھا لبی کو دے دے دیو یا موقع کر لے اچھا ایک تو سمائے میں ہر پر سے دیتے بھائے کین تکم دیتے کی گروہ بھائی کنو لکل کر لے پہلے کار حق باطل ہونا گئے اور تاخیر ہو تاخیر کرنا مطلب ہر کا یہ آسان ہے ابطال حق سے کہتے کہ آسان یوکر جل قاضی من الحق سے جنال کا میں تاکہ کوئی پیرک سے جاؤ جنال کا مکتو دیوے کے قاضی کاتے اور جنادار رب اللہ کے جنادار اور چھوڑ دے گا قاضی نے تو ایسے اپنے حصہ کے معافی زمین کا کھیتوں شروع سے تھے زمینیں شروع سے پاکتے جت دن لگے کاٹتے جت دن لگے اتدن پر زمینیں کی دل بارہ دن جب کہ تر حصہ بولے تر حصہ جو شروع سے تھے سروس نسلس نس سروسا نلس سروسا کہ دے ہمیں مزارے دے کا کے رب بلا دے ফসল পাকতে যদি কোনো কী লাগে পয়সা খরচ হয়, পাকা পর্যন্ত যে পয়সা খরচ হইব পয়সা কারণে যার যার হিসা অনুযায়ী রব্বুল আজের হিসা অনুযায়ী রব্বুল আজকে দিবে, আর কে মোদারের হিসা অনুযায়ী মোদারে রাজি মেয়ে মোদারের পর আজকে মিছিল মিশে নসিবি آپ کا جو مسئلہ اپنے حصہ زمین کا زمین کیے بھائی تار حصہ جب زمین جتنے کرایہ سے بھاڑا سے دیے یہاں تک کہ خود بجے تو فصل کاٹا نبکا تو ہاں یہ زمین میں جو خرچ آسے یہ نبکا یہ نبکا کس کی کھیتی کو ان دونوں پر لازم ہے اللہ مقدار حقوق অন্যকে হুকুম সে মেকদার পথ কাজ করতে গিয়ে হকম দেখছে দিকে মান হবে অতকে যাতে কাঁপা দেয় বিপক্ষে ধরে আজ মিশ্রে তাদের নজরে মেয়ে খায় চোখে দারাত কা বাকি রহনা আজ মিশ্রকে আওয়াজ নেয় ইনসাফ তাদের নজর সপক্ষী নজর তাদের নজর হয় তোমার জানে অত দুনো দিকে যে তাদিকে সব কথা নজর হইল ইনসাফের সব কথা নজর হইল রব্বুল আজিজের জন্য আর মজার হইল কেন রব্বুল আজিজের জন্য এসে হইল যে রব্বুল আজিজ কি হয়ে গেল ভাই ওজন বাড়া হয়ে গেল আর মজারের জন্য তার কাঁচা বটল কে চান এগুলো লাভ আছে তাহলে দুনো দিক দিয়ে গেল সব কথা নজর হইল ইনসাফের সাথে দুনো দিকে সব কথা নজর হইল কে সাথে চুক্তি শেষ হয়েছে সময় শেষ চুক্তি শেষ ফসল পাকে নাই তাহলে কত পর্যন্ত বাকি থাকবে ভাই ফসল পাকা পর্যন্ত আচ্ছা দেখো যেন হোনা কাউকে বাকি রাখেন আর والعقد استدعاء عمل على العمل عقد يستدعي الجنين عقد تقضى کرتے ہیں عقد يستدعي عقد تقضى کرے عمل عمل پر اجنا عمل کا سرم کا دی جو ہے عمل ہے کوئی اوپر مسئلہ ہوں جائے ارے کہنے دونوں دل رونا ارے کہنے کاروے دونوں دل رونا ہم اس جگہ میں ملک کے مسئلہ میں تب انتہا دیر مطلب ختم ہو گیا احسان دائر کر دیا اب نہیں ہوگا یہ باتیں ہیں نا کو مخصوص نہ فصل واقسے نا ایم جی فصل کے چلا تو کھتی ہو شرمک کار اور مسالہ مجھے نامات تو من جو سے کسی کوئی بنا جے کے مارا ایسے بھائی بدرو بکرون بدرو کے کچی ہے ہائی سو یا کن عمل ہوئی علام ہے تو وقت تک کیلئے بھائی کار ہوئے گا جنو میں نہ ہونا کا کئی نل اگدا اس جگہ میں باقی رہا اگد کو مجھا مندہ تھی مندہ تھی مندہ تھی مندہ تھی مندہ تھی مندہ تھی مندہ یہ تقدا کرتے ہیں امل کس وقت آمیر پر ہاں اما ہاں آج کو کل انتہا عمر مسئلہ ہوتے کب کی سر بھائی آتی کا منتظر جیسے حتی کل انتہا فلا من حاضر افکان ظاہر یہ ہوگا اس کا اندر باقی رہنے سے کوئی ہے نا حق دیر باقی رہا کل مرتب سے پہلے فلا یہ مقصود نہیں ہوگا آمیر پر پہلے آمیر پر جی کیوں بنا আমরা মাকসুস হন না উজুবিল আমলে আলাই চলো পাইন আন বাকা হা দুমা বিগে দিনে সাই অন খর্চা দন্দর হবে না একজনে অপরজন অনুমতি সারা বা কাজের অনুমতি বিহীন কে খর্চা করছে কে বুঝে জমিনে ঢুকে আন বাকা দু আল্লাহ খরচ করে কিছু এক নেবে এজন আপনার সাহেবকে না তো এদের হুকুম কাজিকে هو تطبع متطبع قاسيا للفرد أجل عبد الوطي أحسن كل جنيه فلا جيت بابا لأنه بعد لا يطلب عليه جنيه مظاهر رب العبد الحكم الملايات ناي وذكر ناي جنيه عبد الوطي ناي رب العبد مظاهر الحكم عبد الوطي ناي قاضي كيا سير باي عبد الوطي سير قاضي الحكم الجنيه خرج كره فصل بھاگے خرچ دور আমি যদি একজন অবর্জন অনুমতি দিতে খরচা করি না সারের প্রয়োজন অথবা যদি কি বাসনের প্রয়োজন ওষুধ দেওয়ার প্রয়োজন তাহলে একজন মন্ত্রী স্যার একজনকে ওষুধ দিয়েছে, ওষুধের পয়সা কি করতে পারবো না, সব ব্লক থেকে মুদার থেকে নিতে পারবো না, মুদার ব্লক থেকে নিতে পারবে। তোমার ফসল তুমি কি নাও, ওঠাই নাও, হ্যাঁ কোন ভাই না কুমার পাস হয়ে তোমার দরমিয়ান হোকা আও আতি মোদারে আর জমিনে কাজ করতে যেতেছিল, বাগান বাগিচ করিও, সে এখন ফসল এখনো পাকে নাই, এখন আর সে খরচা করতে চাইতেছে না, অত তেল নাই জমিনে কি দিব, ছানি দিতে হবে, তেল দিয়া মেশিন চালায় বানু রাখতে হবে, তেল পয়সা নাই, এখন আমি আর আমি কাজ করি বাইক করে রয়ে যাবো অবস্থায় কাজই বলবে যে তেল ভাজি যাবে লাগে পাকার আগ পর্যন্ত তুমি কেন খরচা করো, কে বলবেন কাজী, কাকে বলবেন তার অংশের মধ্যে তার সদস্যের মধ্যে যে পয়সা খরচ হয়েছে তাহলে এই চার ভাগের তিন ভাগ তো তোমার, একবার তুমি তার থেকে নিয়ে আনো, কে কে বলবেন আছে না আপনি জাতির শপথ ছোট দিয়া মুখাইয়ারে তারা উঠছে এমন অবস্থায় গিয়ে মুদারে মারা গেছে ভাই, এরা খেতে কেনা কি মারা গেছে, কাল করেছে নাম নাম কাহা কাজ মুদারে তো বাদেশ নে হাম আমার কারণে তোকে খেতে কাটা যায় ফসল কাটা হলে কিন্তু আমরা কি করুম জমিতে কর্ম করুম শ্রম নেব কোথায় এই জমির মধ্যে যতদিন পর্যন্ত ফসল কাটা না অধিকার আছে কোন তারা যে শ্রম দিচ্ছে শ্রমের বিনিময়ে কিছু পাবে না, নিয়ে উঠল তিনি উনকে দিয়ে আমল কেবল দেন আমল কারণে কেবল মেয়ে বিনিময় করে স্পর্শে নিয়ে পায়না কেন আপকারি না লাগদা যেরম ہمارے باقی آج دن مسکرا کو نظر لاؤں ٹھپک کرتے ہوا رسا ہے اس میں کیا مظاہرے کی جائے بھائی اراد و کلا ذرا جب ارادہ کر کے کہ کلا کرو کر لینا ذرا کو لن جبارو علی رب العالمین یہ زبردستی کی نہیں کرے گا عمل پر کیوں مارا گیسے نا بھائی پہلے سمسیا جڑی ہے نا مل اتوا کی خرچ کر فصل کھائے مارا دیتے خرچ لگے نا بھائی پاٹ کاٹے پاٹ کرتے گیا پیسہ لگے نا دونوں پر مخصوص نہ فصل باقی نئی یہ سروتر ساتھ مخصوص فصل کاسا ہوک پاکا ہوک مدد تار ہوک بہ کی مدد پورا ہوک সব সুরতের মধ্যে কি হবে স্যার খরচা দুনো দুনো বাড়বে রব্বুল্লাহ দা করবে মুদার করবে বলওয়া আমুন জি জামিল মুদারাত বল কে হুকুম আম হে তাম মুদারাত কে ধরে হুকুম দেখে সমস্ত মুদার ধরে ধরে কি ওয়াজু জালিকা কে আন্নাল আজদা ইতনাহা ইতনাহি কেউ কে আজ খতম হয়ে গিয়া বসবা مستی اتبا کی ماکت بھی دار آگ کر যদি যে সত্যে আগের জন্য মোলায়েম না, এই সত্যের দ্বারা যে আগের হয়তো ভাইয়ের ভাই দেব অথবা মার ভাইয়ের ভাই দেব অথবা মা তো দুই ভাই দেব, এই সমস্ত সত্য ভাইয়ের মধ্যে করলে ভাই কি ভাসে বেশি নিবেন? হ্যাঁ আচ্ছা এটা সারাটা বিলাদের তালিকা, সত্যিকার আগের তালিকা বলা ইত্যাদি আর আগে সামনে আগে সত্যতা কাজানি গেছে পাখি মন পাত হাজি মিয়া বুঝছে না, আর উসকান্দার মন ভাত কেউ আগদা ই সত্যের ভাষার কাজ দিয়ে যা আগে কো এই সত্য দ্বারা কি হবে আগে দিব ভাষে এক ভাইয়ের জন্য মন তালাই না আপনি কাজ সত্য হামলে যে বসন্ত হয়েছে ঠিক আছে একে একে তুমি যত করবেন আর যতটুকু আমি দান ভবন বাড়ি পৌঁছাই দিও ঠিক হইল তাহলে তোর ঠিক আছে গম করছ গমটা ফেসাইয়া শুকাইয়া ফেসাইয়া হাতার বাড়ি পৌঁছাই দিও যেন এসাই চাহে সত্য হামল কাজ সেই যে তাহান কাজ কিছু আমি আমের পর মানুষের তামুল আবুল ভাই একটা আকাইদের মধ্যে আগে যত ব্যাপারে আবহাওয়া মন্ত্র করবে ফুত কাজার ব্যাপারে আবুল মন্ত্র করবে ফুত মামলা তো একেবারে আবহাওয়া আগে মামলা জি আর মামলা তোর মধ্যে আর কাজ করবে আবুল আজকে আমি সত্যি আজকে কি কথা দেখ মাতা গেন কি আব্দুল হোসেন এই দিন তোমার এসি বাই দুই পাঁচ মিনিট এক মিনিট আগে আমি চামড়া দিলাম আমি চার জুতা বানাই চাপড়া দিলাম জুতা তৈরি করে আমাকে একজনের জুতা দিও অথবা আমি চাপড়া দিলাম না জুতা বানাই দিও জুতা কে মবি মজুদ আছে ভাই তাহলে মবি তো মজুদ না থাকে মবি বিক্রি করে যাইতেছে কেন মবি মজুদ থাকতে হবে ইয়া পছন্দিদা মোজাবে বংশের মশাই কাজ যে কার পছন্দিদা মোজা কালা খামসুলাই না সুখছি হাজা হওয়া কাসাকু কি যার খামসুলাই না সুখছি বলতেছে যে যার রতন সুই আমাদের দিয়া কাম মাসাকি খারাল আন্না মাকান আমাদের কাবল একটা তাকে ওই আমার যুগে পাঠিয়েছে পাইলে হোক স্বচ্ছ পাকা করবে যে তার সমস্ত কাজ আছে পানি কা সাইডি কা না খাদ্য কা না এদিকে রক্ষণাবেক্ষণ করা আমি যে কারবে ওষুধ পানি সার ছিলেন সব কারবে ভাই আমি আমার কার আমি হুম বাদ ওই আমল যুগে পাখিকে বাদ হোক কাবল কিসমত যে বটরা সে পয়লে বর্ণন করা পূর্বে ইমাম তোমার খুরমা গাছ দিলাম বাগান, এটাকে মহামেলা বলা হয়। খুরমা গাছ বাগা দেওয়ার নাম দিল ভাই মহামেলা, আগে বলা হয় খুরমা গাছ বাগা দেওয়া। মহামেলায় যে কেয়াস পর হ্যাঁ মা কানা কাপড় একটা সামনে যেন ফল কাটনিতে বয়রে তোনেতে বয়রে কেয়া মা যে দেশাকে পানি কাছে ভিতর না তার যাতে কি বলা হয় যে তার মধ্যে তোমার তোমার ব্যাসার সামনে মধ্যে যে হুজুর বাক্সর ইসলাম হাজিস্টেবেন করি হুজুর বাক্সর মদিনা যাওয়ার পরে দেখছি যে তারা বলেন যে না এইভাবে ধরে না একটা হুল একটা ভুল এটা মিঠাই দিবে এটার মধ্যে কাঠ করে বেশি করে না নিজের তন্তি এই জায়গায় বলে তন্তি তলকি ওষুধ দেওয়া হবে তো বলি না ওষুধ দিয়ে যেন যাই ওষুধ দেবে না ওষুধ করলে আমি লড়বে ও মা কানা বাদলে যা এটাকে পরে কাল যে দাঁত কাটনা আমের পর খুরমা কাটনের শর্ত যদি কার করা হয় খেতের মেঝে তো হুরুফ হিসাবে যাই দেখছিল কিন্তু খুরমার মধ্যে এটা হুরুফ না ইয়ে যায় বা কানা বাদল কিসম বাটরা কানে কেবা হওয়া আলাই না কারবে দুনুনুর রূপে কারে লোকলাম আমে জান্না হু মানুষ মুস্তারিক কাউকে ইয়ে মানে মুস্তারিক লা আদা যখন আদা সে লা সরাত হাসাদা জিদ আর হাসাদা আগার সত্য লাগে ছোট থাকতে কি এখনো পোক্ত হয় না হাসপাতাল কাশিনের হাত বিষ্ণুপুরা খেয়ে দেওয়া কাচ্চা বাদালে মত কাবলে কইছে না পাখার আগে আর তো এখনো কাঁচা আছে ভাই যদি তারা করে কাঁচালে তো স্যার ও আর তামারও বুসরুন বজাদ্দা তামার বুসরুন এমন কিরবা কাটলিয়া টুন দিয়া তামার তো বুসুর কাল আপনার জমি হয়েছে বুসরুনের তো কিরবা পাখে নাই আম ঠিক কিছু আসা পাখা জানি কাতে রুতাবে জানি বাস দাঁড়ি কালে না আর তো পাখনে কে বাদ ফাঁকা করে কাটার জন্য কাটা করো কালবে ভাই খুবই জন্য শর্মা গাছ ওলা যে ব্যক্তি আনে খুবই জন্য আর কাঠ রেনে রত রতবে পাখনা তো পাখি বলা রত বলা হয়েছে জানো কেন জানো মা আমি হায়াল আছি না কেন কেউ কেউ দুনু আমি তাহা কাজে আগ্রহ কর কেন কাঁচা লাগলে আর আগ্রহ চন্দ্র রয়েছে না বাদ দিয়ে দিছে ভাই লিমা মারা লিমা লাম্মা গারামা আলাল আদামা আলাল ফসলে গাও ফলত কারে কোন দুনু এন জমি জমি না তোমার গাছ ওলা আর কোন আমেল উসকো কাটনে বল আর বছর দিয়ে কাঁচা খুরমা কাটা রুবে আর জেদার বুসরা আর কাট তোর নাকি আর বুসুর কে হালাত নেন সারা কামাজা বাদ রাজা ইয়ে সুরব এসায় এজরা কে বাদ এজরা কে বা মাখা বলে যে কাটে কিরকম দুনু দুনের মুখটা ফসল ফসল অবস্থা কাটা দুনু দুনের কাটা বুসুর অবস্থা কাটা দুনু দুনের কি আল্লাহ আলম আল্লাহ আল্লাহ